তুমি বলো না হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুজ, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশী কথা হলে হব কারুয়ে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশী কথা হলে হব কারুয়ে, নর না না নর না তারি ব্যথা, তুমি প্রকৃতি হব তারি ছবি, তুমি কবিতা হলে হব তার কবি, হলে হব কারুহে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশী কথা হলে হব কারুহে, নর না নর না নর না নর না, তুমি বলো না হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুঝ, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি শুনি, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল,